created with free version for non-commercial use. মানুষ খোদা নয় রে জুদা, মানুষ খোদা, মানুষ খোদা নয় রে জুদা, মানুষ হইল খোদার ঘর। স্বরূপে আদম বানাইয়া, স্বরূপে আদম বানাইয়া লুকাইল তার ভিতর, মানুষ খোদা নয় রে জুদা, মানুষ খোদা নয় রে জুদা, মানুষ হইল খোদার ঘর। আদম হাওয়া তৈয়ার করে পাঠাইল খোদা দরনি পরে, আদম হাওয়া তৈয়ার করে পাঠাইল খোদা দরনির পরে, কে বা আদম কে বা হাওয়া, কে বা আদম কে বা হাওয়া, কে বা রাখে তার খবর। মানুষ খোদা নয় রে জুদা, মানুষ হইল খোদার ঘর। প্রেমের খেলা খেলতে তুমি ধন্য করলে আরব ভূমি, প্রেমের খেলা খেলতে তুমি ধন্য করলে আরব ভূমি, মোহাম্মদ বোরকা পরে, মোহাম্মদ বোরকা পরে আসিলে আব্দুল্লার ঘর। মানুষ খোদা নয় রে জুদা, মানুষ হইল খোদার ঘর। আহাদ নামে গোপন হইয়া মিম রূপে প্রকাশ হইয়া, আহাদ নামে গোপন হইয়া মিম রূপে প্রকাশ হইয়া, বেলায়তে হইয়া জাহির, বেলায়তে হইয়া জাহির, আহমদ নামে মাঝে ভান্ডার। মানুষ খোদা নয় রে জুদা, মানুষ হইল খোদার ঘর। রূপ নীলা ফের দেলা ময়না, সেই রূপের নাই তুলনা, রূপ নীলা ফের দেলা ময়না, সেই রূপের নাই তুলনা, সুলতানুল আউলিয়া বলে, সুলতানুল আউলিয়া বলে সবার কাছে যার গদর। মানুষ মানুষ খোদা নাই রে জুদা, মানুষ খোদা নই রে জুদা, মানুষ হইল খোদার version for non-commercial use. Dela moinaro osi Amdadul Haq Maji Bhandari Dela moinaro osi Amdadul Haq মাঝ ভান্ডারি তাহের বলে চিনতে তারে, তাহের বলে চিনতে তারে, জলদি মৌলার চরণ ধর। মানুষ খোদা নই রে জুদা, মানুষ খোদা নই রে জুদা, মানুষ হইল খোদার ঘর। স্বরূপে আদম বানাইয়া, স্বরূপে আদম বানাইয়া, লুকাই লুকাই ভিতর, মানুষ খোদা নই রে জুদা, মানুষ খোদা নই রে জুদা, মানুষ হইল খোদার গর। স্বরূপে আদম বানাইয়া, স্বরূপে আদম বানাইয়া, লুকাইল তার ভিতর, লুকাইল তার ভিতর, লুকাইল তার ভিতর। Created with free version for non-commercial use.